سورة العلق. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامے. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. كلا إن الإنسان ليطغى أن رآه استغنى. إن إلى ربك الرجعى. هي محمد تبي قالوا পড়ো তোমার মালিকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহরবান। তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন। তিনি মানুষকে এমন সব কিছু শিখিয়েছেন যা তিনি না শেখালে সে কখনো জানতে পারত না। আর হ্যাঁ, এ মানুষই বড় হয়ে বিদ্রোহে মেতে ওঠে। সে দেখতে পায় তার যেন এখন আর কোন অভাব নেই, অথচ এ নির্বোধ ভেবে দেখে না একদিন তার মালিকের দিকে তার প্রত্যাবর্তন হবে। كان على الهدى أو أمر بالتقوى. أرأيت إن كذب وتولى. ألم يعلم أن الله يرى. كلا لئن لم ينتهي لنسفعا بالناصية. ناصية كاذبة خاطئة فليدع ناديا. سندع الزبانية. এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি শ্রদ্ধা আদায় করতে হবে, এটা ওয়াজে। তুমি কি সেই দাম্ভিক ব্যক্তিটিকে দেখেছো যে তাকে বাধা দিল, বাধা দিল আল্লাহর এক বান্দাকে যে নামাজ পড়ছিল? তুমি কি দেখেছো সে কি সঠিক পথের উপর আছে, কিংবা সে কি অন্যদের আল্লাহ তাআলাকে ভয় করার আদেশ দেয়? সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে আল্লাহকে মিথ্যা প্রতিপাদন করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয়? এ দাম্ভিক লোকটি কি জানে না আল্লাহ তাআলা তার সব কিছুই পর্যবেক্ষণ করছেন? কিছুতেই না, যদি সে এ থেকে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ ভাগে চুলের গোছা ধরে হ্যাঁচড়াব। তুমি কি জানো সে কে যার চুল ধরে আমি হ্যাঁচড়াব? সে হচ্ছে আমাকে মিথ্যা প্রতিপন্নকারী নাফরমান ব্যক্তিটি। সে আজ বাঁচার জন্য তার সঙ্গী সাথীদের ডেকে আনুক, আমিও তার জন্য আজাবের ফেরেশতাদের ডাক দেব। কখনো নয়। তুমি কিছুতেই তার অনুসরণ করো না, তুমি বরং তোমার মালিকের সামনে সজদাবনত হও এবং তার নৈকট্য লাভ করো।